بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه إلى يوم الدين، أما بعد. مهار تقوى برنج صفة متانغا مي بيان كوراني دي آياتكم الله سبحانه وتعالى بيان كوراني تقوى برنج صفة می کیرت گروام اللہ سبحانہ و تعالی فٹواف منی انسانوں گے تیم بے بیان کرو بیان کرین بس دین نہ فدا ایم میں فرتم اللہ بیان کرو بنی مومنوں مومنوں گے واہ کا انسان بے گے منی تیم بے کا دنیا گا ای مومنوں دین کافروں دین منافقوں مومنوں نا کافروں نا ای دیمے دوگا تی بے ای منافقوں ای کافروں نا پر عذاب بڑو منافقوں نا کافروں نا پر عذاب بڑو منافقون نا منافقون نا کی مسلمون کے ترے گلے پے کلمہ کیا ہے گلے پے لا الہ الا اللہ کلمہ کیا ہے مسلم کے ترے گلے پے منافقون نا کی امی ہن کی ای نہ کیا کہ میں اڑی گوا امی ہوں می آیت تو کہ ایم میں گنا آیت تا گائیں گے کہ تیر آئے منافقون نا بہ گتوں اللہ با والے می سورۃ کا فرمو گا مومنون نا بہ گتوں بس می تین آئے دے آئے تین آئے کافر نا بہ گتوں بس تین دے تین آئے ایکم منافقون نا بہ گتوں اب تیر ورکن آئے اللہ با والے ای ایم میں نورکا بالی ای نفاق کا مگے بالی ایم میں فرتم اللہ سبحانہ وتعالی مومنوں کے واقعتا میں بیان کرنا تقوی ورنگ واقعتا الذین یؤمنون بالغیب ویقیمون الصلاة ومما رزقناهم ینفقون اے مومنوں کی ای غیبا ایمان وامی ہننا دی نماز قائم قرامی ہننا دی من اللہ با من دی ویتکتن ہی دی قرامی ہننا ای زکاة کی ایتر صدقائی بودم می لفظ دکن استدلال قرآنی ای صدقات ای زکاة کی اللہ فرض قرآن وفا ومنبر اے منبر دے جی ہے نا کم میں حق بس زکات کی اللہ سبحانہ و تعالی فرض کر وافے منبر اے نصاب ہمانا کم میں مسلم کے مچ واجب ہے بیان رو دین وتی صدقہ اے درجہ تم مت ویر کر مٹ کا انسان قرن جی ہے کان تتا انسان اگ مچ اللہ سبحانہ و تعالی فرض کر وی رکن تا اسلام کم کر رکن تا ادا کر میں نس ور گے ون نان ایکو شک کے وس نہیں اخلاص تر کے ما کو اے عمل تن نا کوفیا اے نس ور گے ون نان ehen namas den hori darajata swargaye ge bahari darajata rasulullah sallallahu alaihi wasallam hadis ko korwani swargaye ge bay mi hunna bay darajata fena uduge thare tang here fena hisab darajata eha mati ge sulena bay em swargaye ge be darajata e darajata mati ver kurmatta ka allah lawafa kanta tam mi mustahab kanta ta zakatu ge itura sadaqa fardu namadu ge itura nafil namadu ta sunnen namadu ta algon men kuran je ei darajata swargaye ka mati veri kurmatta ka ego tun sadaqata ki ei zakatu ke iturang insana den je heche ege zariyan swargaye ke nage darajata mati veri gen dan den sadaqai kura ero mi hakan allah ma ge che de iru emme bodas samal kan den je heni e kalago wa gen nuane warak gina ki mi hunge terega himene sifaem mi warak gina mi hunge ki wage himene sifaem mi echem mi hakad difa kalago enang handang kolle dio nami do hoti ni men nu he kaje mi ni ech kala go eme allah subhanahu ta kiyet quran gawah korobani ya ayyuhal ladina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha e imam ve jemis ta kunati ba mi hunti ba mi hunge sadaqa itta batil kon nulare kala go wagen mi ston ge fahatun e deve mi ha ge fahatun go sena taklif digen kale tikuri sadaqa lem tikura sadaqa batil kon nulare الذي ينفق ماله رياء الناس اي مثالك دكمتك دكون تركم غتون الله محمد غه ده قران ميها كه مثال اينك بس بس فائده ان هم ايغوتك كلغوا ميها كه مثال كيس كلغوا فيا اين اي كل صدقاتك اجر گلگين ادي اي حساب ولا يؤمن بالله واليوم الاخر فمثله كمثل صفوان عليه تراب افدميهم كه مثال الله بيان كرواني ايغوت هيدا قراكو heda kurmuge misala ki ei namasali safwanin alayhi turab ei hilayge matige velitaken hurumuge misale fa asabahu wabilun fatarakahu salda demmi ware vehune hilayge macha ware hone makina hilaywa hila saaf vegen dana veli kolen ni nana macha e misale ki dekkun terikama gotunna kalago wayagen mi kura sodaga ajru filagen dana fada hilay matige veli kolen hutta ware kolen vehlima e hilay gano ga matin veli kol saaf vegen da hena ge ajru saaf vegen e diye isam ajru filagen diye ema miyaka sodagate koffa kala goun rakka teri wange baji kala go wagen nuwa heda kurma ki waramma ikkame ustada ko bayan kore bayan ko de wahaka emmi faharako mara fagiru mi haku ena geterege indenage darin kolu rom fashas ena eddoh giyan aaru enage ambimi ha mini teyyaka hidataken alaagen e haluwan e hindu ena giyan aan danani kon wadamen heti kon kamen heti kurani danani darin kolu huttaalu mat taka timanna kura kamake giya kunate evves kaiche ekudin etivi bando haya fa ekudin rom ferima ekudinna kaiche tayyar kurumu gane ate ekudin huttale bumatta ka timanna mikam mi kurani kak kekkumuge sifa mi dakkani ekamana yan hem meha ecche kakka kam hada andari fulun darin tan huttale bumatta ka den ena warad deravejje deravegen ena mini kuti komme secche libeto den ena eduwa hatardo masai kokgen ena libuni detin dirham detin dirham e detin dirham ena godam fukkole gannam vegen danikon ena me fennani ena vura dati mihe salan jahani ena vura fagire ena gatan asena salan jahi me ena me hitan arani timanna vura boda mi abbenu vefa mi vagutu huri ena allah hattaka eti kolo edini muli eduahu hatardam ena kuri masakkai ena edini diva ena den varbali ve faden ena gahegge doruga mi ishini ishinde fe ena mi hitan arani mi adu den giyat timan kommuna kagen heda ekudin tibeni timannage intizar go timanna kaichche gene eto ena mi hedeichche ki etanum goonyen hovagen goonyakan hila eli ena mi visni den timanna kondallage mi hitiyama darinna hiwaanno he timanna kommes kaichche ke hifang ei hen kamu ekudin hin hama jassalage nida paane den ena egonyan hila alagen midiyai kiya gossa abimihai gata gos e hila goni mi behetti bahatta se ena abimihai evves echcheke ves nubune agotan a se enage enduge ena ishini irkolakun anhem miha e ai roshifihegen hifagen roshifihegen hifagen ai ena mi dannawani kontakun he fun hodi den nei khale tigenai fubbas daanno hegen nemi roshifihun Allah subhanahu wa ta'ala ti badal ko de wa fuhuri godam fusha godam fu basta ena hi faeng ai hile kam ko ala gen ena mi goñ Allah subhanahu wa ta'ala ma ko ena eti dini ege badal ko Allah subhanahu wa ta'ala ena e bura ma gina nge devi ai duniya ma ti gami e hile goñ Allah subhanahu wa ta'ala badal ko devi godam fu basta ek mi rori rotte fi hele ai ne tin rori fi hele ai ai ena ga tan abi mi hai faeng ena sa era bi ena Allah shukura da ko mi Allah mo ge he da kur mo ge ma ikam mi Then Allah subhanahu wa ta'ala wa hikurani walladhina yu'minuna bima unzila ilayka wa ma unzila min qablika wa bil akhirati hum yuqinun adi ibami hunaki taqwa irnaki mu'minun naki bima yu'minuna bima unzila ilayka kadega fana bawa lebunu qur'ana bis iman wa mi hunne wa ma unzila min qablik adi kadega fana qur'an bawa lebunu fittaka bis iman wa mi hunne kuriga fittaka iman wa ki kirti qur'ana den iman wa gun algonna men mihar hunnani engi faga kanaka ei kirti qur'anan imam buma ki e qur'anu ga allah subhanahu wa ta'ala baawali bi hukum taka tabamu yang amalu kurum e kirti qur'anan imam buma ki bos difa e uray kallah fa be bumenno e kirti qur'ana imam bumenno kirti qur'anan imam ma ki e gawa hukum taka imam e hukum taka amali amali gotun kiyamanga to e kirti qur'anan imam ma kirti qur'anan imam bun den algonna menna engijje den kuriga foittakan algonna men kihine ba imam ba kuriga faittahuga hukumta vestafaatu bain hukumta shariyat tafaatu den e faittakun algonna man iman wani kihine e hituga fedena suwale e faittahuga huri hukumta kalve salmon man amal kuran jehene to e faittakan iman wama ki e faittaka ki ei allahuge hadratum baawa leifa wa samavi faittahikka ma qabul kurun aslu e faittahuga evdes masale nuwa kamara e faitta miharu bimmati gawani e tahrif kurayfa taghayyur quraysha wani uni itur quraysha wani efaitta mihar bimmati ekamako ege aslu allah subhanahu wa taala ge hadratum wani ege aslu allah subhanahu wa taala ge hadratum wa kama qabul kurum ei kurige faittakan imamu maki hama efada kurige rasul be karunang imam algonang imam kamagaru kunta ho terege be kema rasulun nang imam muriha rasulun nang imam bange bajihe rasulullah sallallahu alaihi wasallam algonamen tafsili gote ge imam wanjie den eheni hen nabi be kan nang algonda men imam wan jeni ijmali ko ei kon gota ka tafsili ko hemi bunai gota ki ekale fanu gen nabi huriha shari ekale fanu gen nabi shariatan algonda men jeni amal kuran algonda men amali go tum wa kanuna ki রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেনস্তেবে শরিয়াই একাম কুরিগে রাসূলুন নাং ঈমান ওয়ানে গতকি এবে কালুম নাকি ওসাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে হযরতুম ফনুবুনু রাসূলুন কান তেদ কো কবুল করুন এই এবে কারণে ঈমান বমাত এম আল্লাহ মাই কোরবানিয়ে মুমিনু নাকি এই খালিগফান বাওয়ালুন কুরআন শাদি খালিফান কুরিম বাওয়ালুন ফাইতাক ঈমান বামি হুন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন আদি আখিরাত দু হাই ইয়াকিন কুরআমে নিতাং আল্লাহ কোরআন ইয়াকিন কুরআমে না আখিরাত দোস আননা নে কামা মিয়া দু আলগোনমেন গাফিল ওয়েকে মুম এমমে বড় সবাব কি আখিরাত দোস হানা নে তো আখিরাত দোস আননা নে কামা কা গাবুলেন নকরে হাকিকাতুয়া বুনেলেবেনি হামে কানে এই বোদা বাহেকে গতকে বুনেলেবেনি বোদা বাহেকে গতকে বুনেলেবেনি আখিরাত দোস আননা নে গিয়ামে দোসে ওই দুয়াইকে একাম হিতুম হাকিকাতুগা ইনসানা ঈমানেন নোয়ে গিয়ামে দোস আননা নে কামা এই কি বে ইনসানু আবদুস আম গতকে ইনসানু তাবাবে ঈমান মিবানি মাদ্দি কান্তাতাক লোমচ্চ ফেন্না কান্তাতাক এনাগে কুরিমতিন গায়বু ফাওয়া কান্তাতাক এনা উলেন ঈমান নুয়ান রাবুলু নকুরান উলেন লোমতিন নফেন্না কান্ত মাসলে এনে কুরিগে মিসতকুন না উন্দাগু কামেন এ লোমচ্চন নফেন্না কান্তাতাক ঈমান একা মিয়াদু আলগোনমেনগে তেরেগে লোমচ্চন নফেন্না কিতাক কেতি গাবুলু কুরে গাবুলু কুরে বেবা লোমচ্চন নফেন্না এতা কেচ্চে এই জাব্বু তেরেগে হিমেনে লোলেন নফেন্না এতা কেচ্চকন আলগোনমেনগে ঈমান বে ঈমান মানে সায়েন্স ওয়েরিম বুনি ঈমান সায়েন্স ওয়েরিম বুনি ঈমান আল্লাহ আলগোনমেন্না ওয়াহি কুরআন ব্যাং আলগোনমেন একা ঈমানেন নবে একাম কো এই এমমে তেদু গরি ফারায় একাম সায়েন্স ওয়েরিম বুনি মেগা এবাগা বুলু পুরে এহম মিয়াদু আলগোনমেন্না মাসসারে কা বেগেন নওয়ান গাইবাং ঈমান বুমেন হাকিকাতুয়া কুরিগে মিস্তাকুন একাদে ইচ্ছে নেই ফেনিফায় লোলেন নফেন্না ইচ্ছে গা ইহসাস কুরাই ফেন নেই এম এমি হুম মাসসারেন নেন এটা কেচ্চে ইনকার করো একাম কো এমি হুম ইনকার নকো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড় করে মে আমি হুম গাবুল করি আখিরাত দুহাং ইমাম আখিরাত দুহাং ইমাম কে গাইবাং ইমাম এ দুয়াস আননান কামা আল্লাহ সুবহান ওয়া তাআলা এ দুয়াস ইয়তি ওয়া কি দুয়া হেগ ওয়ান কামা লিউওয়া এ দুয়া হে দুয়াস ওয়ান এ দুয়া হুগা ইয়ামে কাইম ওয়ান এই এমমে বড় মিম বারাকা এগানি হুকুরু দুয়াস কাং এই হুকুরু দুয়াস কাং এই হুকুরু দুয়া হেগ কিয়ামে কাইম ওয়ান ইসরাফিল হুন্নবি মিহার ওয়াস একালেগে ফানুগে আঙ্গা ফুলা তাআলা ফিলি লাভবাগে মিহার ওয়াস মিরাজ আরাওয়াডাগেন নবী রেগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসরাফিল দেখি ওয়াডাগেন নবী একালে ফান হুন্নবি হামা তাইয়ারা তাআলা ফিলি ফুম্মালা তাইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিরফুলুন কারি ফানুমি বিদালওয়ানে এই ইসরাফিল হামা ফুম ফুম্মালা বং হেতি উলবানি দেন নবী আল্লাহুগে আমরং ইন্তিজার কুরাওয়াগেন নবী হুন্নবি আল্লাহুগে আমর হামা আওমায়ক ফুম্মালা বান ইসরাফিল তাআলা ফিলি ফুম্মালা বুমায়ক দুনিয়া কিয়ামত বেগেন্দা এম এদুয়াস ইয়তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাহ দুনিয়ে মি নিমিগেন্দা কমমে দোয়া হাকি আখরাতা খেয়ারিও মুন্দা দোয়া হে দুনিয়ে নিমিগেন্দা দেন অনেকা মি জামান কি মে ফাহু জামা মি আফাহু দেন জামান এন নবিয়া কুনে এম মে ফাহু জামা মি মি জামান আফাহু দেন মানে কিয়ামে আল্লাহ সুবহান ওয়া তাআলা কাঁডাল ওয়াফা কিয়ামত কে কুদি কুদি হুরিহা আলামত গায় গড় কা ফাড়বে নিমিজ্জে দেন বাকি অতি কিয়ামত কে বড়তি আলামাত এ আলামাত ফাড়বান ফেশমুন দেন নিস্তাকুম ঈমান মান ফরান সারা কা হুলং ফরাতুন ইরু এরুন ঈমান ওয়ানে মে কা ঈমান কা কবুলেন নকরে না বড়তি আলামাত ফাড়মুগে কুরিং ঈমান ওয়ান বড়তি আলামাত ফাড়মুগে কুরিং ঈমান ওয়ান বি এহ মুমিনুন নাকি আখিরাত দোস আননান কা ইয়াকিন কুরআমি উন আখিরাত দোস আননান কা ইয়াকিন বুমুন এনা হেও আমল কুরুম মাগ ফাহিবে গেন্দা আখিরাত দোস আননান কা ইয়াকিন ওয়া হাম কুমমে মিহাকা আখিরাত দোস আননান কা ইয়াকিন কুরুমুন এনা হেও আমল কুরুম গে মাগ ফাহিবে গেন্দা আমি আলগোন মে ইয়াগিন কুরাম বি আখিরাত দোস এই আননান দোয়া হেক দুনিয়ে মি আন্ন কমমে দোয়া হেম মি আন্ন ফাদা আখিরাত দোস বিস আননান এ দোয়া হামায়ং হামা দিয়াই এ দোস আই দেন এ দোয়া আওমা ফাহা কু দেন নোনা নি তুরকান আমালু গে মায় দাং এ হিসাবুং এ নিমুনি দেন অতি আমাল জাযা দেবুং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুবা কং দুনিয়া মাতি উলু নুমি হুং তাকুরার কং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দন্নওয়ানে আল্লাহ আলুং আমরাতি মান দুনিয়া ফোন ওয়াশে এরুং তিমান না মুলি মুরিহাব গুতেন হেদা কোরআন আল্লাহ আল কম গে একাম ক আল্লাহ গে ফায়সালায় বদলেন নুয়ান আল্লাহ কোরআন মি আখিরাত দুয়া মি দুয়া হুগা মি তানা তেদুয়ে জে বেসমিয়া কা দুনিয়া দেব না ফারাং আমরা দিউ মে নুয়ে এম এদুয়া সান্নান কাম ইয়াকিন কুরাম বি এদুয়া সান্নান কাম ইয়াকিন কুরুম আল গোনন না মারবে সান্দাম ওয়ানি মারু হান্দাম বি মাল গোনন না গিনা গিনা হিও আমল তা কুরুম গে তাওফিক লিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহি কুরআন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন মিমি হুন্নাকি মিগতাম মিকান্তাত্তাকা ঈমান ওয়া মি হুন্নাকি এই হিদায়াতগা মতি তিবে মি হুন্নাকি ebaamihunge verus kalaange hadratum wa hidayatekge mati tivi mihunna kimi baamihunne wa ulaika humul muflihun adi kamiyabu libigem wa baya kiyasmi baami adi kamiyabu libigem wa mihunna kiyasmi baami hunne midennemunu sifatan ekulevigem wa mu'minunna ki eye allahuge hadratum wa hidayatekge mati tivi mihunna ki adi giyamed dohuge kamiyabu libigem wa ne baya kiyas mi baami hunne දැන් අල්ලාහ් සුබ්හානහු වතාල ෆට්ටවනි කාෆරුන්ගේ වාහක. එයා ඇත කොහොම මාදම ඒ වාහක කුරිය ගෙන්දානි. දැන් මියද සුවාලු. දීනි සුවාලා ජවාබ්. ane mi india ga onnana burele kiyarhen irahuga ufedunu islami jamaat islam kama dawa kuri jamaat emuna kiyani burelevi emi hunge faratun asoi kamen ei mauludu mauluda ki emi hunge faratun asoi kame emi hunna ki ei duniye ge ilmerin vidalwa gotuga hama mushrikum mushriku makka ge mushrikuna emi hunaka ebbes faragenne emi hunna ki ei gaburan naduru bune gabura dua kon hada ami hunga mi hunga bay miskitta huga gaburu so miskitta huga ege asar mi hiri dihirajje bes koffa dihirajje ge skuri ga ala fur huri ha miskitan ala fur ga burstanu ga huri ha miskitan huri ara ra ko baki mi ra ra ko kanje nu huri ara ra ko hare ko ta kuri ga eme e hisabun mitana ane dihirajje mi kantan asami oti mauluda kanta emi hunge aqida ga wa gotun rasulullah sallallahu alaihi wasallam adi awahar ennu ve divehingeus bayem mihunge aqida ay rasulullah sallallahu alaihi wasallam ati awhar nuwa kama e mauludu kiyawagotuga e mihun e bunani mauludu kiyawagotuga e mihun e bunani rasulullah sallallahu alaihi wasallam hadiruwe mi'raj mauludu kanne e bunani e wagotu e tedwani rasulullah sallallahu alaihi wasallam adaganna wagotuga mi tedwani ei hama shiruku rasulullah sallallahu alaihi wasallam awhare fahama insanun awhara wa fadan ekalege fahana wesewani awhare sabak ekalege fahana ki insane mi adwal gonu mi wani ekalege fahana insanegge darajay بير كوفا هندر جاكن كلي فان لام بيغ الغود مي مسي قران مكه كه مشركون ايمان هي كلي فان انسان كان ويما اكم الغود مي ميولني هي كلي فان انسان كه درجه ماتي قران اهم مي كلي فان خدو حديث قران لا تطروني كما اطرت النصارى ابن مريم تبا من تبان كلي فان ما يكون هيتمغا حد فان لاك نودار عيسى كه فانا ديتريك نصارى حد فان لا دي فدا emi hunga mepon isa gwan mati kuram gos ilahu ge daraja dini ilahu anta kam ge daraja isa ge fanad dini nasora emi hun burani inna allaha salisu salasa allahi tin ilahu kuran ida en ilahu ge maryam isa den allah emi hun burani ilahu ge daraja dini ema rasulullah sallallahu alaihi wasallam kam mana kuram wafe ti ekade fana kei insane em ekade fana sam avahare wadaya gen fa wani hama alugondomen ge tere mista kum marwa fada ekalifans avahare wada telum kene kalifans swarga wada gane swarga adi wada ennu ganna wa ekalifans swarga kalifans wada ganna wani kiyama idwa huga ekalifan wani avahare fa qur'an ga allah ikrone innaka mayyitun wa innahum mayyitun kalege fanus marwana emi humbas marwana kalege fana kiyas marwana miheke emi humbas marwana emi hum marwa fa kalifans marwana ehma rasulullah sallallahu alaihi wasallam bas wani avahare fa ekalege fanu hadir wa kam qabul kun i'tiqad kurmaki ei shariq kurun allah subhanahu wa taala allah subhanahu wa taala ge sifain e devuni allah ke rasul ay warak ginan e bahare mikanda ta wefa rasulullah sallallahu alaihi wasallam mai kurmu ge haddu fanala fa wani bay mi ekalege fanu haigatu ge lobi kurun jehe gotakan nun alagonda menna mi lobi kurani ekalege fanu lobi kurmaki ekalege fanu tabaum ekalege fanu genaste vechcha ka tabaum ekade fan ko sunnatu ko lo fan jaami unani ekade fan an harmen lobi wa me ekade fan anga wa fan wa gutam mi kantam mi qurani ekade fan mana kurab wa puri go ittaga ekade fan hadis ul qurani gabur mati bina ko genwana evs mi ya kitam me mai mi hakas gabur mati bina ko genwana ekama ko lo kono me ya khila gabur mati dal gon kan de mai mi hekkam we sena de tere kavlo kanta kuraveni maamala malaik ebbe kan kuravani kon gota kan wes ne gena gabur mati wali veri ek kiya fe na gabur mati bina qurani bodo ziyarat mana kura bafkan ehm bima rasulullah sallallahu alaihi wasallam wada gannawana kama i'tiqad kurun ei shiruke den mauludu kima ki ei bidu'ain ei bodu bidu'ai khurafi kamen ei ekan qurami hunan allah azabu devwan sawaben ulibe sawabaki ei rasulullah sallallahu alaihi wasallam kale fanu ashabe kale kus tabibe kale kus taba tabibe kale imam berbe kale kus kurab bafuri kamen nu ei kiye মাওলুদ কিউমা কি এক আলগন মে কামি কোনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে লোবিবে কি এগান দাওয়া কোকে মি কুরআনি একান তাই গত কোন নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে লোই একালি ফান দেখে লোবি বানাম মে কাং কুরআন হেতি গুরুআন গ আল্লাহ আং গায় একালি ফান তাবাওয়া আসে একালি ফান দেখে লোবি উমা কি এমে গত কান তা কুরআন জেহেন এক গত কাস মালুদ কি মাওলুদ কিউ এই বিদায় কুল্লু বিদআতিন লালা রাসূলুল্লাহ হাদিফা কমমে বিদায় বানি মাগফিরাত মুগা তেরেগে আদি কমমে মাগফিরাত মে বানি নারকা গায় আলগুণম বলামি দীনিগতম কামে কুরআর এখান সাবিত হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তা আসাবে কালুম কিবাই সাবিত হয় তো আলগুণম বলামি সাবিত নু মাকামে কগেনওয়ানে দীনাকু ইয়ামিত নহক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বেহেমি কাং কারে কুরি কোন দলিলে কে মাচ্চে বিনা কোন কি কে কোন জবাব দে এবামি হুনে কাউসারু আরুগে কারিং ওয়াকি কল্লেবেনি এবামি হুন কাউসারু আরুগে ফেমবুই মুগ নসিব সেমি হুন নুলি বেন দীনুগে মি বিদওয়াতান হাদামি হুন আকান তাত্তামি ইবস দালিলান হুজ্জাতিন নেফি দীনু গামি কান তাক কুরআনি হুননা কিয়ামত দহুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউদ কাউসারুম ফেমবুই মুগা নসিব হুসনু লিবেনেনা এনা ওয়ারা রাক্কাতের ওয়ান জিহে মাসালাতাম মি হুননানি দীনু গ কান তাত্তা হুগে গতু গামি কুরআমুম মিদানি আমি হার মুং করাই রাসূলুল্লাহ হাদিস কুল কানি দা কাতিয়া বামি করে মি হাকা মুং করে ফেনি জিয়া ফালি ইউগাইরু বিয়াদিহি এতি আতম মানা কুরাশ ফা ইল্লাম তাস্তাতি ফা বিলিসানিহি ফা ইল্লাম ইস্তাতি ফা বিলিসানিহি নেন মি আতুং কুল দান বেগে নুয়ান্যা আতুং এ মানা কুরুং কুল দান বেগে নুয়ান্যা দুলুং মানা কুরাশ ফা ইল্লাম ইস্তাতি ফা বিকলবিহি দুলুং মানা করমুকে কুলদান কা লিবিকে নুয়ান্যা হিতুম মানা কুরার ওয়াদালিকা আদআফুল ঈমান এই ঈমান কাম কে মে দাহু দরজায় কি এগে ফাহাতাকান নেতে ঈমান কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইসা ওয়ারা আযালিকা হাব্বাতু খারদালি মিন ঈমান এগে ফাহাতাকা ঈমান কাম কে জাররে বেস নুয়ে ওয়াকে কি হিতুম এমমে কুডা বেগেন ইয়াং ইনকার নকুরা মিহাগে হিতাকু এবেস ঈমান কাম এনুয়ে মেহার মিসাল কা দে মুনকারাই মানা করমু এবরে বড় মুনকারা তাকা ফোরা ফানে হিং ইবেন্যা একাং মানা হগেনুয়ান বাই কান্ত মিসাল কা বাই মুংকারায় মানা কুরমু আতুম মিসাল কা মানা কুরমু এবা এঙ্গে নিকামুগ সবাবু এবর বড় মুংকারাতে বেদান কামা এহ বেজিয়া এ মুংকারায় মানা কুরুং এই মুংকারাতে কে ইলমের মিদারওয়ান এন মুংকারায় মানা কুরমকি মুংকারাতে কে মিগুনে চেঙ্গিচে আ মুংকারাতে মানা কুরমু এগে সবাবু এবর বড় মুংকারাতক ওয়াসিলওয়ান হেং হিওয়ান্যা এ মুংকারায় মানা কুরমকি মুংকারাতে এহেন তা মানে সব বড় মুং করা থেকে মানে কুমে তে মিসকিত কমে সারে কেন তা মিহার কুরুন জি হেনে সরকার মানা কুরুন জি হেনে মিহার হাকিকত ও ফি হুম মানা কুরুন জি হেনে এফাদ বিদুয়া তং হাদায়ো মিহার বড়তি ইলমরি মে সেকাং মানে বায়ান কুরব ব্যাস মি দিবে রাজ্য বড়া গেন তিবে ইলমরি তে সে মানে কাম বায়ান কুরব ব্যাস সরকার মুস বায়ান কুরব দাই বরক গিনা কান তত্ত একমা বেহে বায়ান কুরাফি কান তত্ত বায়ান কো ফি এই দিন গো ইকান তত্ত কে নুনে মালুদ আস্তাগফিরুল্লাহ এই বড় ফাফাই কুদিন হা বড় ফাফাইং এ এ মালুদ গো বাইরে মিয়া কোসে বাইরে বড় ফাফাই গ বড় ফাফাই গ নিকং হোমমে কিয়াবাগেন হুর কমে মিয়া কাতো হা তিয়াবা আমি কিয়াবাগেন আসুর দীনি গে দীন দীনি ইলমু হাসিল ওগেন আসুর মিহু গাতু আহাম বি মালুত কি মাই কোন কাল কামে তো মি কিয়া মিহু নাকি কাল এম পুরহা কুদিন বনাম বি এই দীনু গে ইলমু হাসিল ওগেন তিবি বাইত তো দীনু গে ইলমু হাসিল ওগেন হুর মিহু মাউলুদ কি উং এই হুত্তা কামে কাম গানু গুনা আনে দীনু গে ইলমু হাসিল ওগেন হুর মিহু এম হে কোরান দীনু কামে গে গতু গে কান্ত এই বড় ফাফায়ং এই বিদুয়ে বিদুয়ে কি ফাফায় সুন্নাতু গে ইদিকলো এই বিদুয়া বিদুয়ে কি সুন্নাতু গে ইদিকলো একম ফাতুরাম মাসাই কো ফিমিহা বেসুরি ভারা বড়তি আজাব আলগুন বেলানুয়া নামাদু বরাবর কুরমা রোদ বরাবর হিফমা জাকাই দিনুমা মিকাহার কান্ত রাসূলুল্লাহ হাদিস বকন ফাহু জামানান আস আন্নানে মিহু নামাদ তমা গিনান কুরআন আসাবে কল নবর গিনান নামাদ কুরআনে কালে তিয়াবে আমি নবর গিনান রোদ হিফানে জাকাত দেনে কম কো মিহুন গে হে আমল তম মি হিসাব কারম মি হিসাব মচকান নারান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল নুকুরবানে কমিয়া কাছে সে বিদায় তালকিন আ তালকিন মি আসলু আরাই বাহুগা তালকিন কিয়ানি শাহাদাত লাই দিনুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ tiyabamihun tiyabamihun gatare marwa mihunna shahadatu ga kalimain talqin kokurashe talqinu ge arabi maane ki ei laqqana yulaqqinu talqin talqinu ge maane ki arabi lafzetta ei talqinu ge aslu maane ki shahadella adinu den divehin ye terega talqinu mi kiyani mahana gaburu ga kavvalu ga mayyita walaluma fahu e mahana gaatu ga tibegen mi kiya bandiwaram mi kiyani talqinu ege alagondum ege maane visnaala fiya sengene baatil vechekkan ege maane visnaala fiya ege maane evs befulaku belito ege maane evs befulaku visnaalito eki umuge kurin emme mega talqin ken jihene kiyan jihene ege mege maana ekiyan jihene puna miha kaariga hanvi ege maane ki kobaatu talqinu ge maane ki ege miyonnani e mayyitaa mi waahaka dakkani mayyitaa ek Allah ge alaa Allah ge alaa ge alaa Allah ge anghin alaa ge alaa kale ga tam malaika tun ama kale mi ni gotak jawab de re mi got suwal kurim mi hen jawab de re bal mi test ga mi school ga ishi de nona te kujjo kar kam fat kam fe kar gos mi hen li aashe kale mi hen li aare hen bune de e na yati maru fe na yang Allah tawfiq de vi gotak jawab de na duniya ge nu ba kon ule fa wana ma alu gonda men eta mahana kari te ben kitam mecche ki har bunja ka se na kanu ki adi rasulullah hadis mul kon e na kan nu ivene mayyitayan hama ekani iveni Allah subhanahu wa taala ivadi fi tanegga ei emme tanegga iveni mayyitaya maruma fahaku mayyitayan evves ihsas evves numana kitan vara vikias telias kahibin dias ek ek komme kame kurias iven ek dalila ki harme janwar chi zabah ko fege mastaka chi korayan kakka gen mikani asawbe kalunga aqida ki vesei Abdullah ibn Zubair engen kanne kuria be fulun alves ei rasulullah sallallahu alaihi wasallam sahabi be kalen ei Abdullah ibn Zubair ekalege faanu gatul kurabikaatu Hajjaj ibn Yusuf Hajjaj ibn Yusuf Makkah hi sawar kuri Makkah hi sawar ko fa ekale faanu hangurama kurabi ekale faanu ge kolav vede wada gati vede wada gane asma ekalege faanu ge mamma fulaki asma binti abi bakr abu bakr ge faanu ge dari asma ero ekamana hunnabi lofam vefa mammaya mitane mammaya timanna biruganani timanna gatulu kurumaf pahu emihun timanna ke hashiganda hadafane gotakame duwe asma vidalwani ki abu bakurge darikalum darikam balum mi asma binti abi bakr asma vidan darifura nufene heyye mistakun nam sufi zabaha koffa eyang her hadalaich ege maskolo kora adi hunu fenun kakkalani kalani ege mane ki marumaf pahu darifuru garganda komme goten hedekas darifula kan ege kamennu ane e mayyita kanu siwen ivitan eggamenu anaka asabe kanu ge aqida mayyitunna niwene kamuge badru hangurama ge do rasulullah sallallahu alaihi wasallam e muslim ge terin gatuluwi mihu bodu walugonda kan eli uriyami abu jahul men shaiba men uriyami bodu walugonda kan eli alafe walugan tumfai macha mutti wadagen rasulullah hadis fulqurawani hal wajattum ma wa'ada rabbukum haqqan inna wajadna ma wa'adana rabbuna haqqan tebaminu tebamin ge ruskana ge badu kurawita ecche tedugotu ge dekefin heyye aharman harman virus kalaange vaadu kurvi kanta tedugotu ga deke fimu e ehindu marwe fanu hayran fe dana e allah ge rasula e mihun e marwe fati baike ehindu rasulullah sma hadis fulani mi wagutu timan kale fanu mi dekki waahaka e mihun nawura bodak kale ge fanu kasni vene ege manake allah e wagutu e mihun nan hitama ege gotu ge ibdevi rasulullah sallallahu alaihi wasallam basfu umar ge fanu se benge ma yituna ni vene ka e mi qur'an ge sallallahu alaihi qur'an innaka la tusmi'ul mauta innaka la tusmi'u al-mauta kalifan kam marwa fa mi hunaka niwene wama anta bi musmi'in man fil qubur kalifan ka qabur gawa mi hunaka niwene baaki kabbalu gawa mi hunaka niwene ehma allah subhanahu wa taala ibwa devwa fi tanegga menwi mayita ka niwene walula fa da wagutu ka fiya walu tahu ge adu allah ibwan ei mayita mi haru enang yanga devwi allah subhanahu wa taala kale walula fa emmen kale du kolla fa mi haru kale tyoti hama ekanye evves mi hau kale yakam madad kur matta kana annane mi adu ti hama kale ge hewa maleke e wagutu enang hisas kodde matta ka allah subhanahu wa taala ibwan mi istakum walula fa hin en mi hun da iru fiya walu tahu ge adu e wagutu rasulullah sme do sahabiya ko walula wa wada ganam hadis ful kurawani ena ahane ti aba mi hun ge ti fiyawalata hoge ado mihar malaika bekalun ena ga tan atuwejje kalemen ena ya sabitu kan devu mangedi allah hadwa qurash rasulullah sikhi kemi do hadis ful qurawani ena sabitu kan devu mangedi allah hadwa qurar alagonun gabur kare gos ena kar kare mihen kiya ase ehen kiya ase mihen kiya ase ena kare ge mi kiyani ege mane kimi এমবাই রাঙ্গাল হচ্ছে তে দেন এমিয়া কো হাদায়ফ ওই গেছেন এ সহায় ইচ্ছেন নুং এই কি তালকিনা কি এই বায়া কো হাদায়ফ ওই গেছেন এই এবে এমি হুম আমিল্লা ইবারাতাকুম লিয়ে ফয়ং ইচ্ছেন এই একগত কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাবিত বাইচেন নু এবাগত এনা দোয়া কো দেন জিহেন দোয়া আল্লাহ কে হাদরত নু দোয়া কো দেন জিহেন আল্লাহুম্মা আগফির লাহু ওয়া রহমহু ওয়া আফিহি ওয়া উফু আনহু ওয়া আকরিম নুজলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু ওয়া গসিলহু বিল মা ইয়া সামি দোয়া তাঙ্গে বাহারি এতাঙ্গ কিয়ন জিহে দোয়া তা কিয়ন্যা এনুনি হামাই কানি মি জানাজাগা কারণা মাদুগ দোয়া ফুদে এটা কম হেন দোয়া এন্ন করে গেছে এই কারণা মাদ আসু দোয়া করব মান লেভি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা আঙ্গ মাডেন্ন করবে বালদা বাডা কেন মম হাদিস পড় করব মানে এনা মিহার সওয়াল করবে নে এনা সাবিত কন দেব মঙ্গ কে আমি দোয়া কর দেস এবার আমি ইস কি তাফাহুম আসান কা দোয়া কর দিন সেনা এমি এটা আঙ্গ কি তালকিন কি এই সাবিত হচ্ছে নং এই কি শরীয়তুন সাবিতন নং সাবিত হচ্ছে হোদে তোমার সাথে করে হেরি দোয়া হইতে সহ দোয়া হইতে লিয়েবি ফাই বাহারি এ হোদা কান নোলে এবস মিয়া এ হোদা কাম মাসাকাত এন্ন করে সহাই ইচ্ছি ফেনে তো বলে আমি মিহুং হাদায় ফুর ইচ্ছি এ ইচ্ছি তো মিহার হরি বাকি কফ বড় তেল মারি মিহুং হাদায় ফুর ইচ্ছি সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাবিত ইচ্ছি সা ফয় পরে কি ও মাটা ফয় পরে কি হুঙ্গে আমার লার ইয়া ফায়সা মিহুং কোরি কান্তাত্তাং এই কি হ্যাঁ ফায়সা হেঙ্গে না গে বাদি রে এই হাম হারাং এচ্ছি এই হারাং এচ্ছি এই এই হাম হারাং গতুগে হো দে ফায়সা এই কদিন নে এক গতকে সালারে নোয়ানে গো তাকান তাক কোগে হো দে ফায়সা মিহুং ফায়সা টাকা কুরি গে মি ফালু বেলু মা মি হুরি হা কামে কুরামুন দি এই ফায়সা টাকা হাদাম বাহটান জি হারি গান্ডাং এম্মে হারাং গতুগ এম্মে এতিকোলে দুব্বালে মুনা সালিস দুহুগে আলকান আল্লাহ কবুল এন্ন করাবান সালিস দুহুগে আলকান কুডা বেস জাররেগ্গে এতিকোলে মাডা দুব্বালে হারাং গতুগ হারাং এচ্চে আলগুন বলামবি আদি হারাং গতুগ মাসজাহা ফি হারি গান্ডুগ কিনেবান ফান্ডি তে দুমামি কাহাল কান্ত তা খুরাফি কান্ত তা কোগ্গে মিহুম মিহোদা ফাসা খায়াবয় উলে মিহা এনা বড়ুয়ে ফায়না মুসকুলি উমরাহমে দে ইফাসা এনা কা এক মুলি গায়াগ জাহা পুরে মাসুরি ইফাসা জাহাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়না কা এবস দোয়া এবস ইজাবে ন করাবা এদো আল্লাহ গ হযরত মিহা কোয়াস বোহি রাফহা তাইতাল বা ফাহি রাফহা তাইতাল আল্লাহ গ হযরত আস ইয়া রাব্বি কি দোয়া আমি কুরআন মুসা কা ফানতানি আল্লাহ এনা হিরি আল্লাহ গ হযরত আং ইহালাতু কা ইয়া আল্লাহ গ হযরত নিকামত কামায় কো এনা দোয়া কুরআন এনা কি দোয়া কি বেহে ইজাবে ন করাম আল্লাহ এই কুরআন কি কে মুসা এনা খানি হারাং এচ্ছিসে লানি হারাং এচ্ছিসে বনি হারাং এচ্ছিসে এনা গায় জাহাফ হুরিয়া হুরি মাহিং হেরি হারাং গতু গায় জাহাফ আন্না ইস্তাজাব লাহ কি হিনেন হে দেন এনা কে দোয়া তিমান আল্লাহ ইজাব করতে বা নকুরাবান এ কদম ইয়ুঙ্গে দোয়া বেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজাবেন কুরআন হে বিষ্ণাম বি আর গোনা মে হালাল তাকে কেবে তো নিফাদা কান্ত তাক কোগ্যাং ফয়ফোর কি ও মা ফান্ডিতা হে দো হাদা দিন মা ফাল বালা দিন মা মে কাহাল কান্ত তাক কুরমা কি এই হুস হুরাফি কান্ত তাক বিদুয়া বিদুয়া কান্ত তাক কোবা এবস মিহা কো এগে মচ্চা দালিল বায়ান করিতা এবস দালিয়ে ফয়ফোর কি ও মা বনাম বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস আর ইহুন দালিল গেনস বালা হে তি কি ও মুগে মচ্চা সাবিত ও দালিল নে গে কা কুইন দক্কানি ও গেন তা দেখকেন তি তালকিন কি মুগে মচ্চা দালিল গেনস তি বালা রাসূলুল্লাহ কুরআন আর সুন্নাতুন দালিল কুরআন কে বংহে আল্লাহ আঙ্গা হানুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাত কে বংহে আদি এবার দু কোলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসহাবে কলে হুকুর বি নে দেন কি বলগন কুরআন বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখে এমে লোবি ওয়াডা গনে বাকি আসহাবে কলে এ বেকালুন নু করবামালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্গে গেমে মাটি দরজাত দেবি এ বেকালুন নু করবামালে আলগন কুরআন জিহেতা জিহেতা কুরআন দিনি কামে গতো নু জিহেতা না কুরআন এ বেকালুন এই হুরিহা হে আমালে গহিপে বেকালুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিতামে কুডকামে সাবিত বাস দাহিবেত কামা কি কামুগ হিপে বেকালুন এই এ বেকালুন নু করবি আমালে আলগন মে কুরআন জিহেতা নু বাস জিহেনা কুরআন এমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহি কুরআন ফা ইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ এমি হুম বেস তিয়াবামি হুম তিয়া ইমাম বে তিবি গোতা ইমাম বে জিয়া তিয়াবামি হুন রাসূলুল্লাহ বাহি কুরআন সাহাবে কালুন না tiya rasulullah sallallahu alaihi wasallam sabekon iman vetiya tibi gota emihon iman vejjiya ya hidayah libunu kamu gawa ehnunnuwana hidayah libunu fa in tawallaw fa inna ma hum fi shiqaq den emihon kamu munu amburala fiya tiyabamen ti ulunu gotan nule hen kamu kulan abadwa sulan ararmak getere ga abadwa nanane tedumaga emihon ne karinamaduga duami innani timmana takbira fahu timmana takbiru kiyafa demyati duwa qur'an maraka kunabima itaga machaddua dem hatarwana takbiru kiyada enjeni sala salan dinama fahu den ituru duwa ngeta kunai ituru duwa ngeta kunai sabita qur'ane ha duwa ek kuranvi timmana takbira fahu demmi qurani duwa eves nomi qurani giyamet dohoga allah subhanahu wa taala giyamatuge manzare gewa aka allah subhanahu wa taala yakunu wa taral malaikata hafina min hawlil arsh yusabbihuna bihamdi rabbihim وترى الملائكه تحافين كاليفا فني وداغن وانا قيام الدهو ملائكه بيكنو ارشغ وداغن طواف قربانيكو اتو اي تمك يعني اي تانغا دعاي بس نومك يعني كيين اي كارنما دكا اي بس غولومن هوريس ايتنو اي تانغا مي يعني كيه دين اي بس تانك ماليك بس نو كيه ميحكو اي اسلام مركزوغا Mahmud Abdul Qayyim was nukiya vidalannu edwa algonu kurin Mahmud Abdul Qayyim faatu karna ma de midiya haruge chuptiyan asuriyo nukiya edwa ekamira raruge ba kiye edwa kiya gennu anai gatu saabitunu maiche karna ma de ebes dalile dakkan vi edwa saabi ninna tunjina solawai aye hama mi hum hada hori chila ari ge den mo ga solai e ti aso ti kurim mi den no fadan bure living ge faratu indian aso kan tatta nge mi solai fatia indian arabi ga makum besnu arabi tan akum besnu aso ti india mi hum hada hori chi di rajya nge asma ti kuri ge india gotan hunna liye fa india li hunna liye fa india hati mu fenna kan nge kuri ya ku dinna india ge li hun gando e li hun hunna ne eru ge duwa ta belle fa indian aso ri chi e bure living kiya baya ku mi fehifa ku di ola ang ule bayen e miskitta hoge mi hona miskitta gaburstan ge mi hos bina kwana ama huri ha kam alugando tajriba ko findi he raja alugando pakistan ko uloni ang harwande etanga sonnane bureliving emme ginawane muslime gotuge emme ginawane bureliving emi hunge kantattan alugando tirasa kurin etanga huregen divhi rajye kantatta ka beliru islam kantatta ka beliru webdes faragen ne divhi rajye kuri ge mi istam kuram ai hama emi hun kuri kantatta shiruku taka hurafi kantatta ka mulim ves emi hoki ben sabit kantatta algonde beliro emihoga kimandi rajya islam kan asmi oti arabi tanakun no emima ei me solawai fatiha kimi konta kun sa tunjina solawata kan solata ka solawai me tim me solawat rasulullah sallallahu alaihi wasallam ganna de ei ibrahim solawai rasulullah sallallahu alaihi wasallam tebami hun solawai kiya ware den asabe kan danan kihinan he solawai kiya wana harmen den ne qulu idal ware me allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidum majid allahumma barik ala muhammadin wa ala ali muhammadin kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidum majid mi salawataki ibrahim salawat mi salawataki den ti hada hedi fatihira salawat tahaka ki ei hama mi hun amillen hada furecchi echi ta kiyage mi hun jiibu barqurani harahan echi jiwa kunne eleni heunumane echi banaddu giyamed do allah subhanahu wa taala kantatta ka behutun sual kurawan ema solewai gotake solewata kimi em wen lemberi gosmi dalwani allah subhanahu wa taala solewai kem wani fardu kurawa wajib kurawa komme muslimi agma ta kika allah kurawan inna allah wa malaikatahu yusalluna ala nabi hama karu malaike be allah subhanahu wa taala kalaange malaike be kanu solewai lewa kalaange rasulaga macha ya ayyuhal ladina amanu e imam be jemista kunne sallu alaihi wasallimu taslima tiba mi humbes ekale fanas macha solale mai dua kurah salam kurah wahage ki adinuni me mi allah subhanahu taala wajib kurawa me oti kumme muslim ekna macha rasulullah sallallahu alaihi wasallam solawa kiya ekamaku mi hakumi genan solawa kiya ehem wen le mere kahi dalwani thima ya fardawi solawa kiwam bayaku hodagen thima ekamun reken ulumi yaqinun gamus arate timaya farduvi salawai kiwam bayaku hodagen tima ekamun reken ulumi yaqinun gamus arate nambere me dalan e timaya farduvi salawai komme mihakke macha allah fardu kurai me salawai kiwam ekamaku reken mi ulani mihakalla aridiga mi gena salawai kiya den e na ke salawate kiya ve kiya wani hen echita e ke salawata kimie ehem wima ei bidwayen hama bidwayen mistakun hama kuriga divya rajyage 5-7 taka kuramun hakamen ei miharu den ekandatta mehera dani mistakun engunu maraka uemu den balam wie kiyawagen tibay etto ekan ekurani koonche kiyawagen tibay ilmu engeni allah neenge tibe dini echche bonuma ki ei narakaage tammati elu rasulullah hadis bukorani man kadaba alayya mutaammidan falyatabawwa maq'adahu minan nar timan kale ek faran wacce dogen hadafi miya wahake gastuga dogen hadafi ebahi dina behe gotun neenge masale bayan koffi miha enage tammati narakaage faturash adi hadis manni man qala fil qur'ani ma laysa bihi ilm falyatabawwa maq'adahu minan nar qur'ana behe gotun enang ilmen wa kamegga fatwa di fiya qur'ana behe gotun kitam mi hun e hama fatwa ama dinu ge evves dalilen ena kibagane e bunani hudda enwana ti namadu batil wana ti kan koffiya evves kahala hujjataka dalilaka anu la fatwa dani mehera ege maane kiyena narakaage tammati faturani warannu ba kame dina behe gotun ne ge echcheke bunuma kiyai emme bodu faafa emme bodu effaafa ei dina behe gotun ne gi hure echche bunu ei allah subhanahu wa taala kam hudda devva fane kala ge din kala ngonna de mi hunna dinu ge fatwa dinu ge hudda nukiyawaatimun kuriga hama huddanu hudda haraan halaalu bayan kuramun ediyai mi rajyega kuriga den mihar den rajyan alhamdulillah allah ge rahmatahi wa fadlunta verikamu etat tanakun mistakun din haasil ko gen haasi din kiyawaagen haasi mihar de rajyega oi baa baru kiyawaagen tibi diinu ge ilmu erin e mihar diwenna kan undagulen waana diinu ge masalata olon filwaaka kuriga algonwan kudairu mitaanga nen ilmu eriyaku adi ege kurin gotakavves nei den hama komme rasa kuhure amillen ilmeru efa hunna mihun mihun mi kene diwe bahun rohono durun ege baavaru mihun eba tibe baavaru mihun emihun hama neegi tibe diinu ge masara tan e bayan ko deni kodinne ei wara bodu faafayen e allah subhanahu wa taala kine giyamet dogo jawab daaban kitam mihun magfurat daa fer giyamet dogo allah subhanahu wa taala kike jawab deni etab baakan heri ena masala bayan ko den etab baako magfurat digen gosta yoti efa hu zamanu ge alamat allah subhanahu rasulullah subhanahu hadis qur'ani fa hu zamanu ge ilmu fuligen daane ए इल्म फुलिगन दावगतुका मिस्तकुन एमीहुंगे बोडतिन एवगतुके तिबि जाहिलुन एमीहुंगे फतवा दे इल्म रिंगतुक हदान एमीहुं कुदुमगु फुरदि फैति बेनाति मिस्त इतब बायकु मगु फुरद दानति फअदल्लु व अदल्लु फदल्लु व अदल्लु आ आ फहु सवाल आ कीगे आ nae baki khasta namade nei maghrib mendur namada asr namada de terekane ebda khasta namade e wagutu gena beno namade kura wena sunna misanga mis kitan arayna beno baraka sunna ek kuram bi masale ne khasta namade nei asr wanne kurana asr mafahu asr namade ko fa denno kurana ebda sunna namade sabab enne namade maghrib wande den maghrib fahu sha jehende mesena kura wena namade na beno baraka ebda khasta namade nei maghrib fahu sha jehende den isha fahungati vituriya damuna maada amin edamada behegotun asur huriha hadisa ki dhaif hadis mawdu hadis baiku hada huriha hadis imam shaykh ibn baz vidalwani hadis tam mawdu hai ibn hazm vidalwe hani hadis tam mawdu ibn taymiya vidalwe hani hadis tam mawdu tasbih namada behego den shehu albani vidalwani huriha hadise jama kurima kommeswaregge asareddeng eba hurikama lafa kurave ehme umurun efhar kolluma komasare nete shehu albani hama ekani vidalwe fani gota e waha konnana kitabu salat gora tafsil ko bayan ko tasbih namada behego libena netun ema yakin wes libena mihus takum eba gengule bae mihun e foi warak gina mihun gengulo ekama warab bodu foten ei fas kuran mihun edef edunima diifin eti islam ke fasun edefi e foi den vegen edunima diifin e foi ekama mihunas dini hama kompun e adi kopi dini kompun den warab bodu foten ei mihunas eti kiyeni warad du bahun e foi huriha namade waki wakin bayan koppan sunnatun sabitu huriha namade e fotu ko tafsilu ko bayan kurai fawan tafsilu ko nahuriha sunnatun sabitwa namatah ke tafsilu ede komme miyako efatar rujuwamun eden tasbih namada be goto sunna de tasbih namada ege bayan kure kuri mi buna gota shehu albani e tasbih namada be goto vidala fe enima তাসবিহ নামাজ বায়ান করে দেন অন্যান্য এগা তিরিগা এবাহক বায়ান কফা মেহাদি মি নামাজ আবে গত মিল মারিং গে মেদুগা দেখে ইফা ওয়া ওয়াহাকাতা এহু রিহায়েচ বায়ান কফা ওয়ান আ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু সাল্লাম ওয়া বারাকা আলা আব্দিহি ওয়া রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।